গাছের ছায়ায় মোষের বিষণ্ণ ডাক শুনে আনব না আগেকার মতো তোমাদের অন্যায় আমাদের অবহেলা মিশে কন্যার মাতায় তা জানো কি শোনো Shana Shudhi Jan.